السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচ্য বিষয় হলো এই পূর্ব আলোচনার জের পূর্ববর্তী উম্মত সমূহের ধ্বংস ধ্বংসের একটা কারণ। আজকে কারণ বলবো, ক নম্বর কারণ, ছয় নম্বর কারণ, ছয় নম্বর কারণ। সেই ছয় নম্বর কারণটা কিন্তু মহিলাদেরকে নিয়ে। কোন কোন মহিলা ব্যঙ্গ করে বলে যে এই হুজুর মহিলাদের কথা বেশি বলে, লেডিজ স্পেশালিস্ট, তার মানে মহিলাদের সামনে মহিলাদের কথা বলবো না, গায়ে লাগে, তাদের গায়ে লাগে, পূর্ণ কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, এখন সে শুনতে চায় না, সে পুরুষদের কথা শুনতে চায়। আর পুরুষরাও আছে মহিলাদের কথা বললে বেশ মিষ্টি মিষ্টি হাসে, তাই না? তো অবিবেচক যারা, তারা ভাবে, আমার ভিডিও অসংখ্য ভিডিও দেখবেন, তারপর বই দেখবেন, এই বইগুলোর মধ্যে কটা মহিলাদের জন্য, প্রায় একশোর উপরে বই আছে, ১৩০ খানা না কত বই আছে, তো এই বইগুলো কটা, এই বইগুলোর মধ্যে মহিলাদের জন্য কটা, গোনা কতক। কিন্তু মনে করে যে লেডিজ স্পেশালিস্ট, কেন ব্যঙ্গ করে, কটাক্ষ করে, বুঝতে পারছেন? মহিলাদেরকে, মহিলাদের কথা শুনতে ওই যে গায়ে লাগছে, পার মানতে পারে না, তার জন্য বলছে যে পুরুষদের যে বলে না, শুধু আমাদেরকে বলছে, ভাই তোমাদের মাঝে যখন বলবো তখন তোমাদেরকে তো বলবো, কাকে বলবো? তোমরা সামনে আছো আর পর্দার আড়ালে তোমরা আছো, আর পুরুষদেরকে বলবো? পুরুষদের সামনে, পুরুষরা সামনে থাকলে পুরুষদের জন্য বলবো, তাই না? তো আজকে মহিলারা নেই, আজকে সামনে কারা আছে, পুরুষরা আছে, কিন্তু পুরুষদেরও মহিলা আছে, তাই না? তারা শুনে রাখুক, ব্যাপারটা যেহেতু ধ্বংস নিয়ে, সেহেতু পুরুষদের সামনে আলোচনা করতে বাধ্য। কি সেটা? মহিলাদের কৃত্রিম রূপচর্চা করা, বিশেষ করে চুল, নকল চুল ব্যবহার করা, নকল চুল ব্যবহার করা। এমনিতে মহিলারা প্রসাধন, প্রসাধনে তারা প্রসাধিকা, সবসময় সাজ গোজ করতে দেখবেন মেয়ে, ছোট্ট মেয়ে ওই শুরু থেকেই বাবা সাজ গোজ চুল নিয়ে ব্যস্ত। আপা মাই ইউনাশা উফিল হেলিয়া, কোরআনে আল্লাহ বলেছেন যে এ প্রতিপালিত হয় কিসে, হেলিয়াতে, অলংকারে, সবসময় নিজের দেহ নিয়ে ব্যস্ত, অলংকার নিয়ে ব্যস্ত, ইত্যাদি ইত্যাদি। মহিলার এটা হচ্ছে প্রকৃতিগত, এটা হচ্ছে সহজাত অভ্যাস। তো এই মহিলা, যে মহিলা কৃত্রিম রূপ সৌন্দর্য অবলম্বন করে পরপুরুষকে ধোকা দেয়, এই ধোকা দেওয়াটা একটা অপরাধ, তাই না? যেমন কৃত্রিম কিছু ব্যবহার করে নিজের বক্ষস্থলকে বিশাল প্রদর্শন করা এবং পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করা, পরচুলা ব্যবহার করে মাথার খোপাকে বিশাল প্রদর্শন করে, সুকেশিনী, সুকেশিনী রূপসী, তাই না? রূপসী সাজা এবং পরপুরুষকে দেখানো যে দেখো আমার মাথার কত চুল আছে। তারপর হাই হিল জুতো পরে নিজেকে উঁচু করে দেখানো, লম্বা বেটে সাইজ তাকে খারাপ লাগে, সে চাই উঁচু হতে, তো করে করে কি, হাই হিল উঁচু, এত চওড়া হলে হবে, কিন্তু অনেকে আবার পেন্সিল হিল, ও আল্লাহ আকবার, সে তো উল্টে গিয়ে পড়ে যায় মাটিতে, গাড়া যায়, কত রকম ঝামেলা, তাই না? অথচ ডাক্তাররা বলছে সাধারণত গর্ভ অবস্থায় এই হাই হিল পরা যাবে না। তো এসব ফ্যাশন আছে, আমি ওইসব কথা বলতে যাব না, আজকে শুধু মাথার কেস নিয়ে বলবো, মাথার কেস নিয়ে বলবো, মহিলাদের মাঝে এমন চর্চার ব্যাপকতা জাতির ধ্বংসের একটি কারণ। মহিলার মাথার কেস একটি প্রকৃতিগত সৌন্দর্য, সুকেশিনী নারী মুগ্ধ করে তার স্বামীর চক্ষু ও মন, সুতরাং সেই সৌন্দর্য ও আদব রয়েছে ইসলামে। কেস বিন্যাসে মহিলার স্মৃতি কোথায় হবে, সাইডে না মাঝখানে, মাঝখানে, তাই না? এই অভ্যেসে বিরোধিতা করে সে মাথার এক সাইডে স্মৃতি করতে পারে না, সাধারণত বাঁকা স্মৃতি বলা হয়, তাই না? বাঁকা স্মৃতির এই ফ্যাশন দিনদার মহিলাদের নয়, দেখবেন যাদের চলনে একটু বাঁকা আছে, চলনে একটু টেরামি আছে, বাঁকামি আছে, বঙ্কিমতা আছে, সেই মেয়েরাই টেরা স্মৃতি করে। অবশ্য সব মহিলার কথা বলছি না, যেমন কুল্লো বাঙালি খারবান, এটা আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। তো যাই হোক, মহিলাদের এ বিষয়ে যারা মানে হয়তো ভালো পরহেজগার মহিলা, হয়তো কখনো কখনো না জানে করতে পারে, কিন্তু এটা সাধারণত কাদের, কাদের অভ্যাস, যাদের চাল চলন ভালো নয়। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফানি মিন আহলি নার লাম আরাহুমা কওম লাম আরাহুমা বাদ কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার ইযরিবুনা বিহান নাস ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, যাদেরকে এখনো আমি দেখিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেননি। তার মধ্যে এক প্রকার মানুষ হচ্ছে যাদের সঙ্গে থাকবে গরুর লেজের মতো চাবুক, যার দ্বারা তারা লোকেদেরকে প্রহার করবে, মারতে থাকবে, জালেম মানুষ। আর দ্বিতীয় শ্রেণীর হল এক শ্রেণীর মহিলা দল, মহিলা যারা কাপড় পরা সত্ত্বেও যেন উলঙ্গ থাকবে, ঢাকা গিয়েও খোলনা, এমন শাড়ি পরবে ওপর থেকে ভিতরের সব দেখা যাবে, উলঙ্গ থাকবে, যারা পাতলা অথবা খোলা লেবাস পরবে, হয় পুরো হয়তো কিন্তু দেখেছেন উপর থেকে খানিকটা খোলা, নিচে থেকে অনেকটা তোলা, এদিকে খোলা ওদিকে তোলা, তো লেবাসটা কি হলো, মানে লেবাস পরা সত্ত্বেও ন্যাংটা, তেমনি শাড়ি পাতলা পরলে ঢাকা গিয়েও খুলনা। এবং পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে, মা ইলাতুন মুমিলাত, নিজে আকৃষ্ট হবে এবং পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, তাদের মাথা হবে হিলে যাওয়া উটের কুজের মতো, দেখেছেন হিলে যাওয়া উটের কুজ, আমরা যারা আরবে থাকি তারা ভালো করে দেখেছি, তাই না, আজকাল নেটে তো দেখাই যায়। তারা জান্নাত প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না, অথচ তার সুগন্ধ এত এত দূরবর্তী স্থান হতে পাওয়া যায়, কত দূর থেকে পাওয়া যাবে, 500 বছরের পথ, জানি না সেটা আলোক বছর নাকি আমাদের এই দিন, মানে আমাদের যেতে 365 দিনের বছর, আল্লাহ জানেন, 500 বছরের পর থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে, অথচ এরা এসেই সুগন্ধ পাবে না, জান্নাত যাবে না, মত করা জান্নাতেই যেতে পারবে না, যদি না তওবা করে মরে। ওই হাদিসে যে আকৃষ্ট হওয়ার কথা বলা হয়েছে, মাইলা বলা হয়েছে, তার একটা ব্যাখ্যাতে বলা হয়েছে যারা মাথার এক পাশে বাঁকা সিথি কাটে, যে মহিলারা মাথার এক পাশে এক পেশে সিথি কাটে, বাঁকা সিথি কাটে, যা সাধারণত বেশ্যাদের অভ্যাস, খারাপ মেয়েদের অভ্যাস, বেনি বা চুটি গেঁথে মাথা বাঁধাই উত্তম, মেয়েদের মাথা বাঁধবে কি করে, ওই যে বেনি বা চুটি গেঁথে, দুটো চুটি এভাবে যে ফেলে রাখে না মেয়েরা, এটাই হচ্ছে উত্তম। খোপা বা লোটন মাথার উপরে বাঁধা অবৈধ, পিছন দিকে ঘাড়ের উপর যদি কাপড়ের উপর তার উচ্চতা ও আকার নজরে আসে তবে তাও বৈধ নয়। মহিলার চুল বেশি বা লম্বা আছে এ কথা যেন কাপুরুষে, এই কথা যেন পরপুরুষে আন্দাজ না করতে পারে, যেহেতু নারীর সুকেশ এক সৌন্দর্য যা কোনো প্রকারে বেগানার সামনে প্রকাশ করা আরাম, যেন আপনার চুলটা দেখে কোন পুরুষের মন আকৃষ্ট না, আরে মেয়েটার চুল অনেক চুল, তাহলে মেয়েটা ইত্যাদি, মানে নানা রকম তার কল্পনা তার মনের ভিতরে আসবে। অনুরূপ কারণে বৈধ নয় গার্ডার বা ক্লিপ দিয়ে সমস্ত চুলকে পিছন দিয়ে টাইট করে ঘোড়ার লেজের মতো, দেখেছেন এভাবে এভাবে এখানে বেঁধে দেয় ঘোড়াটা দিয়ে লেজের মতো, ঘোড়ার লেজের মতো চুলটা ওইদিকে ফেলে রাখে, এটাও বৈধ নয়, ঘোড়ার লেজের মতো উঁচু করে ছেড়ে রাখাও বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল ইনজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন আলা রুসিহিন্না কাসনিমাতিল বুখতিল ইজাফ আল'ানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার শেষ জামানার উম্মতের মধ্যে কিছু এমন লোক হবে যারা ঘরের মতো জিন, ঘরের মতো জিন, মোটে মোটর গাড়িতে সওয়ার হয়ে মসজিদে দরজায় দরজায় নামবে, জিন মানে ওই যে ঘোর ঘোড়ার উপরে উঁটের উপরে যে জিন থাকে, জিন মানে এই জাতি জিন না, ভূত না, জিন ভূত না, জিন মানে ওই যে জিন পোষ বলা হয় না, তো মানে সওয়ারিটা কেমন হবে, ঘরের মতো, বলেন তো ঘরের মতো সওয়ারি কি, হ্যাঁ জানেন না, গাড়ি, আজকালকার গাড়ি ঘরের মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরকম গাড়ি ছিল না, তখন তিনি এইভাবে বলছেন ঘরের মতো সওয়ার হয়ে গেছে মসজিদের দরজায়, এটা আমরা করি তাই, মসজিদের দরজায় গাড়িটা নামিয়ে কি করি, মসজিদে ঢুকি নামাজ পড়তে, আহা আমরা ইতিকাফ করি, আর আমাদের বউরা আমাদের মেয়েরা কি করে, হ্যাঁ মার্কেট করে, হাজি সাহেব মসজিদে বসে এতেকাফ করছে না, হাজি সাহেবের বউ বিটিরা মার্কেটে মার্কেটে দোকান করে বেড়াচ্ছে আর বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে না, তাই না? খোঁজ নেই, খেয়াল নেই, খেয়াল নেই। বলছে যে এরা মসজিদের দরজায় এই গাড়ি করে নামাজ পড়তে আসবে, আর তাদের মহিলারা হবে অর্ধনগ্না, যাদের মাথা কৃষ্ণ উটের কুজের মতো খোঁপা হবে, তোমরা তাদেরকে অভিশাপ করো, তোমরা সবাই তাদেরকে অভিশাপ করো, লানত হোক তাদের উপরে, সেই মহিলাদের উপরে, কারণ তারা অভিশপ্তা। বুঝছেন? এখানে মাথা খুঁচা উঁচু করে বাঁধা অবস্থাটা বুঝেন, তারা হচ্ছে অভিশপ্তা, আর যে কোনো মুসলমান দেখবে তাকে বলবে মালুন লানত হোক তোর উপরে। এই ভবিষ্যৎবাণী যে কত সত্য বলার অপেক্ষা রাখেন আজকাল দেখছেন। মাথার ঝরে পড়া কেস মাটিতে পুঁতে ফেলা উত্তম। মহিলাদের যে কেস, লম্বা কেস আঁচড়ে অনেক সময় উঠে যায়, সেগুলো মাটিতে পুঁতে ফেলা উত্তম। কেন বলুন তো? নম্বর এক, ওই চুল পর পুরুষে দেখলে পরে বিশ্লেষণ করতে শুরু করবে। নম্বর দুই, কি করা হয়, ওই চুল নিয়ে জাদু করা হয়, হয়তো বা সুন্দরী তুমি, তোমার এই চুল নিয়ে জাদু করা হতে পারে, ফলে তোমার নানা অসুবিধা হতে পারে। চুল উল্লেখযোগ্য দীর্ঘ হলে যুবকদের মন কাড়ে, এ তো আপনারা শুনলেন, তাই সেখানে যেখানে সেখানে না ফেলাই উচিত, পুঁতে ফেলো, ঠিক আছে। মহিলার চুল ও কেস দাম অমূল্য সম্পদ, তা কিন্তু বিক্রি করাও যায় না। অনেকে চুল বিক্রি করে, আমাদের পাড়া গ্রামে চুল কিনতে আসে বিস্কুটের বিনিময়ে, ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে মায়ের বোনের চুল, হ্যাঁ এখন তো আবার কেজি ধরেও বিক্রি হয়। তো এই চুল বিক্রি করা, মানুষের কোনো অংশ বা অঙ্গ বিক্রি করা জায়েজ নয়। মহিলার পাকা চুলে খেজাব বা কলব ব্যাপারে সম্পর্কে বলি, কালক যদি খেজাব লাগায় পাকা চুলে, তাহলে কোন রঙের লাগাতে হবে? মেহেন্দি বা ব্রাউন বাদামি রঙের, কালো খাঁটি কালো রঙের জায়েজ না। কারণ হাদিসে আছে যে খাঁটি কালো রঙের যারা এই কলব ব্যবহার করে তারা ওই রকম জান্নাতে যাবে না। বুঝতে পারছেন? কালো রঙের কলব ব্যবহার করা জায়েজ না। বাদামি, সোনালী, লালচে প্রভৃতি কলব দিয়ে রঙাতে পারে, তবে তাতে যেন কোনো হিরোইন বা কাফের নারীর অনুকরণ না হয় বা বেশ ধারণ উদ্দেশ্য না হয়। আচ্ছা হুজুর, কালো কুল, কালো চুলকে কি অন্য রঙে রঙানো যাবে? এ নিয়ে ওলামাদের মতভেদ আছে, কারণ এটা প্রকৃতিগত, এই প্রকৃতিকে আপনি পরিবর্তন করছেন অন্য রং দিয়ে, পা পেকে গেছে সেটাকে আপনি করেন, কিন্তু কালো চুল দেখবেন অনেক সময় চায় ব্রাউন রঙের করতে, লাল রঙের করতে, এটা দৃষ্টি আকর্ষণের জন্য, বেপর্দা মহিলারা বেশি করে। কিন্তু যদি কেউ স্বামী সন্তুষ্টির জন্য করতে চায় তাহলে অনেক মতভেদ আছে, কেউ বলছে পারবে জায়েজ, আর কেউ বলছে জায়েজ নয়। আল্লাহ আল্লাহ ভালো জানেন। সতর্কতার বিষয় যে না করাই ভালো, যখন মতভেদ আছে তখন না করাই ভালো। এক প্রকার মোটা কলপ চুলে দিলে গোসলের সময় চুলে পানি পৌঁছে না, সুতরাং তা থাকা অবস্থায় ফরজ গোসল শুদ্ধ হবে না, তাই না? মোটা কলপ যদি লাগিয়ে রাখা হয় পুরো মতো আছে, সেটা থাকলে কিন্তু গোসল হবে না, কি করতে হবে? তুলে ফেলতে হবে। তেমনি মাসার কথা, মাসার ক্ষেত্রেও তাই, মাসাও হবে না। স্মৃতিতে সিঁদুর দিতে পারে না মহিলারা, মুসলিম মহিলারা স্মৃতিতে সিঁদুর দিতে পারে না, কেন? অমুসলিম মহিলারা স্মৃতিতে সিঁদুর দেয়, আর সলাফের মহিলাগণ স্মৃতিতে রং ব্যবহার করেননি, তাছাড়া তাতে বিজাতির অনুকরণ হয়। যেহেতু কোন কোন ধর্মের মহিলাদের ধর্মীয় অভ্যাস ছিল যে বিবাহের পর সতীত্ব প্রমাণের জন্য প্রথম রমণে সতীচ্ছদ চিহ্ন হওয়ার ফলে খরিত রক্ত কপালে লাগিয়ে দেখাতে হতো, যা পরবর্তীতে ধীরে ধীরে রক্তের বদলে সিঁদুর প্রচলিত হয়ে যায়। অতএব মুসলিম মহিলার জন্য তা ব্যবহার করা জায়েজ না। আর ইসলামে সদবা বা ইয়তির কোন নির্দিষ্ট চিহ্ন নেই। বিবাহিত না অবিবাহিত চিনব কি করে? তোমার চেনা কি দরকার? ও তো পর্দা বোরকার সাথে থাকবে, তো সিঁদুর দেখে বিবাহিত চিনব, আর না না থাকলে ভাববো অবিবাহিত, দরকার কি? তো চেনার উপায় নেই, তা চিনে কোনো ফায়দাও নেই, তাছাড়া সে তো অচেনার কাছে পর্দার অন্তরালে অবস্থান করবে, অতএব সে সব চিহ্ন দেখার সুযোগ কোথায়? মহিলাদের মাথার চুল নেড়া করা জায়েজ না, হারাম অবশ্যই চুল নেড়া করা। ছোট বাচ্চাদের এ ব্যাপারে মতভেদ আছে, ছোট মেয়েদেরও বলছে চুল নেড়া করা, যেমন সাত দিনে চুল নেড়া করতে হয় না, যে চুলের ওজন পরিমাণ চাঁদি সৎকা করতে হয় বা তার মূল্য সৎকা করতে হয়, তো অনেকে বলছেন যে না মেয়েদের করা যাবে না, অনেকে বলছে না ছোট অবস্থায় যেহেতু সেটা নোংরা চুল অতএব সেটা করা যাবে, আল্লাহ ভালো জানেন। এতেও মতভেদ আছে। সৌন্দর্যের জন্য সামনের বা পিছনের কিছু চুল ছাঁটা যাবে মেয়েদের? মেয়েদের কিন্তু চুল ছাঁটা হারাম না, প্রয়োজনে কোনো কারণে। মানুষ অনেক মহিলা আছে এমন লম্বা চুল বিরক্তিকর, তো ছোট করে দাও সমস্যা নেই, কিন্তু একেবারে পুরুষদের মতো করলে হবে না, কিংবা কাফের মহিলাদের অনুকরণ করলে চলবে না। আর সুন্দরী সাজতে গিয়ে বিউটি পার্লারে গিয়ে পয়সা খরচ করবে, অপচয় করবে, তাহলেও চলবে না। কাফের মহিলা যারা অনুকরণ করে তাদের মতো অথবা পুরুষদের মতো করে ছেঁটে ডিয়ানা কাট, লায়ন কাট, র্যাট কাট, সাধনা কাট, হিপ্পি কাট ইত্যাদি, এসব বাবরি কাট, এসব বৈধ নয়। তাছাড়া সুদীর্ঘ কেশদাম সুকেশিনীর এক মনোলো বা সৌন্দর্য যা ছেঁটে নষ্ট করা নিশ্চয়ই উত্তম নয়। স্বামীর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে অর্থের অপচয় না করে মেশিন দ্বারা চুল কোঁচকানো, চুল দেখেছেন যাদের সোজা ছিল তার কোঁচকায়, এই কোঁচকানো জায়েজ না? জায়েজ না, থাক থাক করা জায়েজ যদি তা ওই যে অপচয় না হয় এবং অন্য নারীর বা কাফের নারীর অনুকরণ না হয়, তবে নিশ্চয়ই তা কোনো পুরুষের কাছে নয়, যেতে হবে কোথায়? মহিলার কাছে, মহিলা বিউটি পার্লারে। কেশ বেশি দেখাবার উদ্দেশ্যে, কেশকে মানে চুলকে বেশি দেখাবার উদ্দেশ্যে কৃত্রিম চুল বা পরচুলা যাকে টেসেল বলা হয়, সত্যি চুল কিংবা নকল চুল ব্যবহার করা, কিংবা তার সঙ্গে কাপড় জড়ানো, অনেকে কাপড় জড়ায় না, কাপড়েরও পাওয়া যায়, কিংবা তুলোর বল, বলও পাওয়া যায়, এখানে চুল বেশি দেখাবার জন্য চুলের বল পাওয়া যায়, এইসব ব্যবহার করা হারাম। স্বামী চাইলেও তা ব্যবহার করা যাবে না। স্বামী যদি বলে মাথা এখানে খোপা বাঁধো, আমি চাই, হবে না, কেননা হাদিসে নিষেধ আছে, ঘরের ভিতরও না, পর্দা বেপর্দা হয়েও না, বোরকার ভিতরেও না, ঘরের ভিতরেও না, এসব সময় নিষেধ। বেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন যাদাত ফি রাসিহা শা'রান লাইসা মিনহু ফাইন্নাহু যুর তাযীদু ফিহ, যে নারী তার মাথায় এমন চুল বাড়তি লাগায় যা তার মাথার নয়, সে তার মাথায় জালিয়াতি সংযোগ করে। আর সত্যি জালিয়াতি এটা, তাই না? ধানের সঙ্গে অন্য ধান ধুলো মিশিয়ে দিলে জালিয়াতি হয় না? তো আপনার চুলের সঙ্গে অন্য চুল মিশিয়ে দিলেন, চাহে অন্য কোন মহিলার চুল কিংবা কোন পশুর চুল কিংবা প্লাস্টিকে বা অন্য কোন ধাতুর তৈরি করা চুল কিংবা কোন বানানোর চুল কিংবা কাপড়ের যে কোনো রেশমি চুল ইত্যাদি, সব আপনি জালিয়াতি করলেন, যেটা জায়েজ না। অন্য এক হাদিসে আবু সুফিয়ান, মুয়াবিয়া বিন আবু সুফিয়ান, যিনি গভর্নর ছিলেন কোথাকার, সিরিয়ার, তিনি হজ করতে এলেন মদিনায়। মদিনায় এসে মেম্বরে খোতবা দিলেন, তারপরে ওই তিনি এক প্রহরীর হাত থেকে এক গোছা পরচোলা, পরচোলা মানে এই যে যাকে টেসেল আমরা বলি, নিয়ে বললেন, ইয়া আহল আল মদিনা আইনা উলামাউকুম, হে মদিনাবাসী তোমাদের ওলা আলেমগুলো কোথায়, তোমাদের ওলামাগণ কোথায়? সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহা আন মিসলি হাযিহি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই এই জিনিস ব্যবহার করতে নিষেধ করতে শুনেছি। তিনি বলেছেন, ইন্নামা হালাকাত বানু ইসরাইল হিনা ইত্তাখাযা হাযিহি নিসাউহুম, বানি ইসরাইল তখনই ধ্বংস হলো যখনই তাদের মেয়েরা এই পরচুলা ব্যবহার করতে শুরু করলো। এলাম আমাদের বিষয়ে, আমাদের বিষয়টা কি ছিল? পূর্ববর্তী জাতির ধ্বংসের কারণ, ৬ নম্বর কারণ কি ছিল? মেয়েদের এই শ্রেণী কৃত্রিম প্রসাধন করা বা সাজগোজ করা, এই সাজগোজের জন্য আমাদের এই আজকের আলোচ্য বিষয়। এটা কিন্তু আমরা মহিলাদের জন্য করিনি, কাদের জন্য করছি? পুরুষের জন্যই করছি, কিন্তু ওদের গায়ে লাগছে, ওদের গায়ে লাগছে, লেডিজ স্পেশালি, সব সব মানে পুরুষদের সামনে বলেও তা মেয়েদের জন্য বলে, পুরুষদেরকে বলো শুধু, গায়ে লাগছে, বুঝতে পারছেন? তো উদ্দেশ্য আমার কি ছিল? উদ্দেশ্য আমার খোঁচা মারা না, উদ্দেশ্য হচ্ছে হাদিস কোরআন বায়ান করে যাওয়া। যদি তা সেই বায়ানে যদি কারো গায়ে খোঁচা লাগে, আর লাগবেই, উপর থেকে পড়লো ভাই জোনা পাঁচ সাত, যার যেখানে ব্যথা হয় তার সেখানে হাত, তো আমার কি করার আছে? তোমার যেখানে ব্যথা সেখানে হাত লাগবে, কথা বললেই তোমার গায়ে লাগবে, এটা স্বাভাবিক কথা। উদ্দেশ্য ছিল যে পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার কারণ ছিল একটা, সেটা হচ্ছে কি, যে এই শ্রেণীর পরচুলা মেয়েদের ব্যবহার করা। ইবনে মুসাইয়্যিব একটা হাদিস আছে, হযরত মুয়াবিয়া মদিনায় এসে আমাদের মাঝে ভাষণ দিলেন, ওই একই হাদিস প্রায়, আর তারই মাঝে এক গোছা পরচুলা বের করে বললেন, ইহুদিরা ছাড়া অন্য কোন মুসলিম ব্যক্তি এই জিনিস ব্যবহার করে বলে আমার ধারণা ছিল না। কারা ব্যবহার করে পরচুলা? ইহুদি মেয়েরা, মদিনার ইহুদি মেয়েরা ব্যবহার করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এই পরচুলা ব্যবহারের খবর পৌঁছলে তিনি এর নাম দিয়েছেন, নাম দিয়েছিলেন জালিয়াতি। তার আর অন্য হাদিসে আছে, লানাল্লাহুল ওয়াসিলাত ওয়াল মুস্তাউসিলা, আল্লাহ তাআলার লানত সেই মেয়ের উপরে যে বাড়তি অতিরিক্ত চুল লাগায়, পরচুলা লাগায়, টেসেল ব্যবহার করে আর যে লাগিয়ে দেয়। দেখবেন অনেক সময় মেয়ে নিজে লাগায় না, তার মা তার বোন বিউটি পার্লারে গিয়ে লাগায় না। তো বিউটি পার্লারে যারা এই চাকরি করে, যারা ভুরু চেঁচে শুরু করে দেয়, যারা চুল লাগিয়ে দেয়, এইসব রূপচর্চা করে, হারাম অবৈধ। এদের উপার্জন কি? হারাম। এদের উপার্জন হচ্ছে হারাম। যে মেয়েরা মাথায় পরচুলা লাগিয়ে বড় খোঁপা প্রদর্শন করে, আল্লাহ রাসূল তাদের উপরে অভিসম্পাত করেছেন, তাদের উপরে আল্লাহর লানত। একজন মহিলা নবী সাল্লাহ সাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, তাজাও আমার কি বলে আমার মেয়ে বিবাহ হয়েছে, আমার মেয়ের হাম হয়েছিল। হাম বলে একটা রোগ আর কি, যে রোগের ফলে, যার ফলে তার মাথা চুল অনেক ঝরে গেছে, তামা আতাশা আরোহা, আর তার বিয়েও দিয়েছি, অতএব তার মাথার পরচুলা লাগাতে পারি কি? দেখছেন মাথার চুল অনেক ঝরে গেছে, পরচুলা লাগাতে পারি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরচুলা যে লাগিয়ে দেয় এবং যার লাগিয়ে দেওয়া হয়, এমন উভয় মহিলাকে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন, লাআনাল্লাহু আল ওয়াসিলাতা ওয়াল মুস্তাউসিলা, অতএব লাগাবে না। অন্য এক বর্ণনায় আছে, হযরত আসমা বলেন, যে অপরের মাথায় পরচুলা বেঁধে দেয় এবং যে নিজের মাথায় তা বাঁধে, এমন উভয় মহিলাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। তাহলে হুজুর, কোন মহিলা যদি মাথায় মোটেই চুল না থাকে, সেও কি লাগাতে পারবে না? এক্ষেত্রে ওলামারা বলেছেন যে একেবারে যদি কারো এমনই দোষ থাকে, সেই দোষটাকে ঢাকার জন্য আপনি লাগাতে পারেন। যেমন শরীয়তের ব্যবস্থা আছে, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হালাল না হারাম, কিন্তু বাদশাহ নামদার কোন সময় পুরুষ সোনা ব্যবহার করতে পারে? সফর অবস্থায়, যে যে জানা আছে পুরনো মালুমা, তো ভিতরে ঘুর ঘুর ঘুর ঘুর করে ব্রেনে চারানা সোনা ব্যবহার করতে পারে, তাই না? সফরে বাজে কথা, ফালতু কথা একদম ব্যবহার করতে পারবে না। কোন সময় ব্যবহার করতে পারে? কাস্টমারকে ফাঁকি দেওয়ার সময়, এয়ারপোর্টে পার হওয়ার সময়, তাই না? এ তো আমাদের অনেকেই করে, কাস্টম যাতে না লাগে পড়ে নাই, এইটুকু হারাম। ছোট বাচ্চাদেরকে অনেকে গিফট দেয়, বাচ্চা জন্ম হয়েছে পুরুষের, মেয়ে হলে সোনা দেয়া যেত না, আমি স্বর্ণ দেব। অনেক সময় নাম নেওয়ার একটা উদ্দেশ্য থাকে, ছেলেকেও স্বর্ণ দেয়, এর জন্য হারাম। ছেলের জন্য স্বর্ণ চেন হোক, বালা হোক, যাই হবে হোক, তাগা হোক, হারাম। তাহলে কোন সময় পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হালাল? দাঁত ভেঙে গেছে, সোনার দাঁত বাঁধান, সমস্যা নেই। আর নাক কাটা গেছে, সোনার নাক বানিয়ে নেন, আল্লাহ আকবার। রেশমের কাপড়ও ওই রকম সময়ে বৈধ। তেমনি যদি একেবারে মহিলার মাথার চুল না থাকে, তাহলে সেই ক্ষেত্রে নকল চুল লাগিয়ে সে তার ত্রুটিটা ঢাকতে পারে, ওলামারা বৈধ বলেছেন, ওলামারা বৈধ বলেছেন। এখানে আর একটা মশলা বলে দিই, শেষ করে দেবো মেয়েদের মশলা, যেহেতু মাথার চুল নিয়ে, যাদের লম্বা চুল আছে তারা মাথা মাসা কি করে করবে? আমাদের পুরুষদের নিয়ম হলো যেভাবে শুরু করবেন, দিয়ে এই তো, তারপরে এভাবে নিয়ে এসে আবার মাছ শুরুতে শেষ করবেন, তাহলে চুলগুলো হয়ে গেল। এখন লম্বা চুল আছে, মেয়েরা কি লম্বা চুল গোটায় পা পর্যন্ত নিয়ে গিয়ে আবার তুলে নিয়ে আসবে, নাকি গোটা সমস্ত চুল মাসা করা জরুরি নয়? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসা করো, চুল মাসা নয়, তাই না? তো মাথা চুল তো মাথা চুল মাথার উপরে চুলই থাকে, তো যে পর্যন্ত চুল গজায়, যে পর্যন্ত মাথা চুল আছে, সেই পর্যন্ত মাসা করব। এবার চুল যদি আমার লম্বা হয়ে পা পর্যন্ত যায়, তো গোটা চুল মাসা করতে হবে, কে বলল? সুতরাং যাদের লম্বা চুল আছে, সেই লম্বা চুল বা চুটি খুলে মাসা করা দরকার নেই, বরং এইভাবে নিয়ে গিয়ে ঘাড় পর্যন্ত, তারপর চুলের ওপরে এইভাবে নিয়ে এসে আবার সামনে ছেড়ে দেবে, মাসা হয়ে যাবে। হলো, দেখেন আপনারা মহিলারা, আপনারা মহিলা নন, কিন্তু আপনাদের মহিলা আছে, সুতরাং পৌঁছে দেন, আর যারা শুনবে তারা শুনবে, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আর এটা একটা ধ্বংসের কারণ, যে কারণটা বললাম, মহিলাদেরকে চেষ্টা করবেন যেন ওই পরচুলা এইসব না লাগায় এবং কৃত্রিম এমন রূপ চর্চা না করে যা ইসলামে নিষিদ্ধ। অনেক আছে, আরো আছে, যেমন ভুরু চর্চার কথা আছে, দাঁতে ফাঁক করে, দাঁত ঘষে ফাঁক করা, রূপ করার কথা আছে, কোনদিন সময় হলে বলা হবে। আর আমার একটি বই আছে ইসলামী জীবনধারা, সেই বইটা পড়তে পারেন, মেয়েদেরকে পড়াতে পারেন। যদি বাঁচতে চান তাহলে পড়াশোনা করুন, জানুন, জানার শেষ নেই। আর এলেম শিক্ষা করা হচ্ছে ফরজ পুরুষের জন্য এবং মহিলাদের জন্য। স্পেশালিস্ট আমি হইয়া যাওয়া হই, পুরুষদের জন্য স্পেশালিস্ট, মেয়েদের জন্য স্পেশালিস্ট, সবাইকেই শিখতে হবে, তাই না? আল্লাহ তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।